কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার অন্তর্গত সিংদহ ঈদগাহ ময়দানে আয়োজিত দুই দিনব্যাপী ঐতিহাসিক নবম বাৎসরিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি অত্র এলাকার বিভিন্ন মসজিদ এবং মাদ্রাসার সম্মানিত আইম্মায়ে মাসাজিদ এবং ওলামায়ে কেরাম এই এলাকার আমার সম্মানিত মুরব্বিয়ানে আজাম আমার অত্যন্ত আদরের স্নেহের মহব্বতের যুবক কিশোর শিশু ভাইয়েরা এবং পর্দার আড়ালের আমার সম্মানিতা মা এবং বোনেরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে এই দুই দিন ব্যাপী ওয়াজ মাহফিলের দ্বিতীয় দিনে মাহফিলের শেষ পর্যায়ে এসে আপনাদের সামনে কোরআন এবং সুন্নাহ থেকে দুই একটি কথাবার্তা আলোচনা করার এবং এই কনকনে শীতের মধ্যে আপনাদেরকে অত্যন্ত সবরের সাথে মনোযোগের সাথে আল্লাহ রাব্বুল আলামিন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো শোনার জন্য বসার যে মহান রাব্বুল আলামিন তৌফিক দিয়েছেন সে মহান রাব্বুল আলামিনের শুকর আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ। আমার সম্মানিত ভাই ও বোনেরা, এই মাহফিলটি দুই দিন ব্যাপী চলছে। গতকালও অনেক সম্মানিত ওলামায়ে কেরাম কোরআন সুন্নাহ থেকে দীনী বিভিন্ন বিষয়ে জ্ঞান গর্ব আলোচনা করেছেন। আজকেও আলহামদুলিল্লাহ এ পর্যন্ত অনেক ওলামায়ে কেরাম অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। এই আলোচনাগুলো আমরা আমল করলেই, এই আলোচনাগুলো যদি আমরা ঠিকমতো মেনে চলার চেষ্টা করি, আলহামদুলিল্লাহ দুই দিন ব্যাপী এই ওয়াজ মাহফিল সফল এবং সার্থক হবে ইনশাআল্লাহ। আমাদের দেশে স্বাভাবিকভাবে দেখা যায় ওয়াজ মাহফিলগুলো দীর্ঘ রাত পর্যন্ত চলে। আমরাও যখন বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিলে যাই, রাত্রে এগারোটায়, বারোটায়, একটায়, দুইটায়, এবং আমার জীবনে এটাও রেকর্ড আছে যে রাত সোয়া তিনটায় এক জায়গায় আমাকে আলোচনা করতে দিয়েছে রাত্রে 3:15। আরেক জায়গায় গিয়েছি, বলতেছে যে আপনি খাওয়া দাওয়া করে ঘুমাই থাকেন, রাত 4টায় আপনার আলোচনা। তো এই হলো আমাদের দেশের ওয়াজ মাহফিলের অবস্থা। রাত্রে 2:00, 3:00, 4:00 যখন আমরা আলোচনা করি, শ্রোতারা সব ঘুমায়। তো এইরকম অবস্থায় শ্রোতা ঘুমাইতেছে, কোনো মনোযোগ নাই, তারপরেও ওয়াজ মাহফিল চলতেছে। এজন্য এই দীর্ঘ রাত পর্যন্ত ওয়াজ মাহফিল করা, আলোচনা করা, এটা অনেক দিক থেকে ক্ষতিকর। প্রথম দিক হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের খেলাফ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন ওয়াজ করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজে ছিল ওয়াজ করা। তিনি যে নবুয়তের রেসালতের দায়িত্ব নিয়ে এসেছেন, আল্লাহ পাক তাকে যেই দায়িত্ব দিয়েছেন, সেই দায়িত্ব পালনের বড় একটা মাধ্যম ছিল ওয়াজ। কোরআন এবং সুন্নাহ, কোরআনের কথাগুলো, আল্লাহর কথাগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত পর্যন্ত আগত সকল মানুষকে বুঝাই দিয়েছেন এই ওয়াজের মাধ্যমে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কখনো এই দীর্ঘ রাত ব্যাপী মধ্যরাতে আলোচনা করেন নাই। কিন্তু আমরা দেখা যায় অনেক রাত পর্যন্ত আলোচনা করি, এখানে সুন্নতের খেলাফ হয়, সুন্নত অনুযায়ী না হওয়াতে এই ওয়াজ নসিহতে আল্লাহ পাক তেমন বরকত দেন না। সুন্নত অনুযায়ী অল্প আমল, সুন্নতের বাহিরে গিয়ে বস্তায় বস্তায় আমল করার চাইতে অনেক বেশি কল্যাণ হয়। এই কথাটা শুধু আমার না, এই কথাটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমালুন কালিলুন ফি সুন্নাতিন খায়রুম মিন আমালিন কাসীরিন ফি বিদআতিন। সুন্নত অনুযায়ী অল্প আমল করা, বেদাত অনুযায়ী বেদাত করে অনেক বেশি আমল করার চাইতে অনেক বেশি উত্তম। সুবহানাল্লাহ। তাহলে সুন্নত অনুযায়ী ওয়াজ করলে, সুন্নত অনুযায়ী আলোচনা করলে অল্প আলোচনার মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিন অনেক বেশি বরকত দেন, কিন্তু সুন্নতের বাহিরে গিয়ে নতুন নতুন বিভিন্ন কলা কৌশলে শ্রোতাদেরকে আকর্ষণ করার জন্য, জনগণকে আকর্ষণ করার জন্য বিভিন্ন রকমের গল্প গুজব কিচ্ছা কাহিনী হাসি ঠাট্টা তামাশা গান এগুলো করে ওয়াজ মাহফিল সারা রাত করলেও আল্লাহ পাক ওই ওয়াজ মাহফিলে কোনো বরকত প্রদান করেন না। দ্বিতীয়ত ক্ষতি হয়, এত রাত্রিতে ওয়াজ মাহফিল করতে গিয়ে এলাকায় যে মাইক বাজানো হয়, এই মাইকের দ্বারা অনেক অসুস্থ মানুষ থাকেন, অনেক বৃদ্ধ মানুষ থাকেন, অনেকের লেখাপড়া করেন, এগুলোতে ব্যাঘাত ঘটে, ঘুমের ব্যাঘাত ঘটে। দেখা যায় রাত একটা পর্যন্ত দুইটা পর্যন্ত ওয়াজ শুনলাম, ফজরের জামাত ধরতে পারি নাই, ফজরের নামাজে মুসল্লি নেই, তো সারা রাত ওয়াজ করে কী লাভ হইল? সারা রাত সাপ মেরে সকালে দেখে কি আপনাদের দেশে কি বলে? জি জি, যাই হোক, মানে সারা রাত মনে করছে সাপ, একবারে মারতে মারতে শেষ, কিন্তু সকালবেলায় গিয়ে দেখে সাপ না, এটা একটা দড়ি একটা রশি। তো সারা রাত ওয়াজ করলাম চোখ বন্ধ করে, একেবারে কান ধরে চিৎকার দিয়ে দিয়ে মাঠ গরম করে, কিন্তু ফজরের জামাতে আর নাই, মসজিদে মুসল্লি নেই, আগে যে কয়জন ওই কয়জনও ওই দিন নেই। এই জন্য আজকের মাহফিলে আমি প্রথম থেকে ভাইদেরকে বলছি যে আমরা বেশি দেরি করব না, এশার নামাজের পরেই আমরা আলোচনা শুরু করে দিব, যাতে এমন সময়টা আমরা কথা বলবো যে সময় আমাদের ভাই বোনদের মনোযোগটা থাকে, আমরা কথাগুলো যা বলি তা যেন বুঝেন, এইরকম একটা পরিবেশে যাতে আমরা কথা বলতে পারি। এই জন্য আজকে আমরা তাড়াতাড়ি আমরা আলোচনা শুরু করে দিয়েছি আলহামদুলিল্লাহ। আমার সম্মানিত ভাই বোনেরা, আমরা আজকে যে বিষয়টি নিয়ে কথা বলার চেষ্টা করব, বিষয়টি হলো আশ-শিরক ওয়াল বিদআহ, দুটি মারাত্মক খারাপ জিনিস, এই দুটা ভালো জিনিস না, এই দুটাই মারাত্মক খারাপ জিনিস। একটা হলো শিরক, আরেকটা হলো বেদাত। নাম শুনছেন তো এর আগে এই দুইটার? নাকি এই দুইটার নাম শুনেছেন? একটু কথা বলবেন, আমি কিছু জিজ্ঞাসা করলে মাঝে মাঝে একটু কথা বলবেন, তাহলে বুঝবো যে আপনারা আমার কথা বুঝতেছেন, আর কথাবার্তা না বললে আমি বুঝবো যে মনে হয় আমার কথা বুঝতেছেন না, তখন আমার কথা বলতে কষ্ট হয়। যখন শ্রোতা আমার কথা বুঝতেছেন তখন আমার কথা বলতে সুবিধা হবে। তাহলে এই দুইটা জিনিসের নাম শুনেছেন, একটা শিরক আর একটা বেদাত, নাম শুনছেন? এইগুলো মনে হয় আপনাদের এসব দেশের নাই, আছে মাশাআল্লাহ। তাহলে তো বোঝা যায় দুটা আপনারা ভালো করে বুঝেন, যেহেতু এগুলো আছে বুঝতেছেন, তাহলে বোঝা গেছে আপনারা শিরকও বুঝেন বিদাতও বুঝেন। ওই বোঝা জিনিসগুলো, আপনাদের জানা জিনিসগুলোই আমরা আরেকটু স্মরণ করাই দিব, এটাই শুধু। ওয়াজ মাহফিল মানে নতুন নতুন জিনিস, নতুন নতুন কথা নিয়ে আসতে হবে তা না, পুরাতন কথাগুলাই, আজ থেকে ১২০০ বছর ১৩০০ বছর ১৪০০ বছর আগের কথাগুলাই আপনাদেরকে আবার স্মরণ করাই দেওয়া, আবার স্মরণ করাই দেওয়া, কোরআনে কারিম 1400 বছর আগে যেটা নাজিল হয়েছে এখনো তো ওইটাই। এই 1400 বছর ধরে লক্ষ লক্ষ ওলামায়ে কেরাম এই কোরআনের আলোচনা করে গেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহি হাদিস যেগুলো 1400 বছর আগে যেগুলো, এই 1400 বছর ধরেই লক্ষ লক্ষ ওলামায়ে কেরাম এই হাদিসগুলি আলোচনা করে গেছেন এবং কেয়ামত পর্যন্ত এই কোরআন এই সহি হাদিসগুলোর আলোচনা চলতে থাকবে। নতুন কিছু আনার, নতুন কিছু বয়ান করার, নতুন কিছু বর্ণনা করার সুযোগ কারো নাই। তো এই জন্য আমরা ওয়াজ মাহফিলে পুরাতন জিনিস, আপনাদের জানা জিনিসগুলি আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আচ্ছা, প্রথমেই তাহলে বলেন যে কোনো মানুষ যদি বিদেশ যেতে চায়, মানে বাংলাদেশের বাহিরে, আমাদের এই মাতৃভূমি বাংলাদেশ ছেড়ে অন্য কোনো দেশে যদি যেতে চায়, ধরেন আমেরিকা যেতে চায়, ব্রিটেন যেতে চায়, বা আরব দেশে সৌদি আরব, কাতার, কুয়েত যেতে চায়, তাহলে কয়টা জিনিস লাগবে? জি, দুটা জিনিস লাগবে। প্রথমে তার একটা পাসপোর্ট থাকতে হবে, সে যে বাংলাদেশের নাগরিক, বাংলাদেশি একটা পাসপোর্ট থাকতে হবে। তারপরে ওই পাসপোর্টের ভিতরে একটা ভিসা লাগাইতে হবে, যেই দেশে সে যেতে চায় সেই দেশের একটা ভিসা তাকে লাগানো লাগবে। দুইটার একটা যদি না থাকে, হয়তো পাসপোর্ট নাই, তাহলে এই লোককে বিদেশ যেতে পারবে? যেতে পারবে না। তাকে এয়ারপোর্ট গেলেই তাকে ধরে ফেলবে। অথবা পাসপোর্ট আছে কিন্তু পাসপোর্টের মেয়াদ নেই, তাও কিন্তু যেতে পারবে না। অথবা ভিসা লাগাইছে কিন্তু ভিসাটা নকল ভিসা, জাল ভিসা, কোন জায়গা থেকে দালালের মাধ্যমে দুই নম্বরই একটা ভিসা লাগাই নিছে, যেতে পারবে? পারবে না। অনেকে ওইসব দেশে গিয়ে আবার এয়ারপোর্ট থেকেও ফেরত আসে, এরকম আসে, চলে গেছে ওখানে কিন্তু ওই দেশে বাহির হইতে দেয় নাই, আবার ওই দেশ থেকে ফেরত আসছে। একদিন আমার সাথে আমাদের বাংলাদেশি কয়েকজন ভাই মালয়েশিয়া গেছে, মালয়েশিয়া গিয়ে এয়ারপোর্টে গিয়ে দেখলাম আমার সাথে একসাথে গেছে, আমরা এক বিমানে, আমরা বের হয়ে গেছি, ওনাদেরকে বের হইতে দেয় নাই, আবার বাংলাদেশে ফেরত পাঠাই দিছে, এয়ারপোর্ট থেকে আবার ফেরত পাঠাই দিছে। কেন? তার যে কোনো এক জায়গায় গণ্ডগোল আছে, হয় পাসপোর্টে গণ্ডগোল আছে অথবা ভিসায় গণ্ডগোল আছে, এই জন্য তাকে ওই দেশে ঢুকতে দেওয়া হয়নি। আমরা যারা আজকের ওয়াজ মাহফিলে এসেছি, আমরা সবাইও এই দুনিয়াতে এই দেশে কিন্তু থাকব না। এটা একটা দেশ, ধরুন মাটির উপরে একটা দেশ, মাটির নিচে একটা দেশ, তা আমরা সবাই কিন্তু এই দেশে থাকব না, এই দেশ থেকে আরেক দেশে যাইতে হবে, যাওয়া লাগবে না। কেউ থাকতে পারবেন এই দেশে? মাটির উপরে থাকতে পারবেন? মাটির নিচের দেশে যাওয়া লাগবেই। মাটির নিচের দেশ থেকে আমরা সর্বশেষ গন্তব্যে যেতে চাই কোথায়? জান্নাত। তাহলে ওই দেশে ওই জান্নাতে যেতে হলেও কয়টা জিনিস লাগবে? জান্নাতে যেতে কয়টা জিনিস লাগবে? দুইটা জিনিস, মাশাআল্লাহ। এই যে সব জানেন শ্রোতারা, আলহামদুলিল্লাহ। তাহলে দুইটা জিনিস লাগবে জান্নাতে যেতে হলেও। আল্লাহ পাক কোরআনে কারিমে এই কথাটা অসংখ্য আয়াতে কারিমে আল্লাহ পাক বলছেন, সূরা আল বাকারার 25 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়াআমিলুস-সালিহাতি আন্না লাহুম জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَبَشِّرِ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ أَنَّ لَهُمْ جَنَّاتٍ। যে মানুষগুলো ঈমান এনেছে, যে মানুষগুলোর ঈমান আছে, وَعَمِلُوا الصَّالِحَاتِ এবং আমলে সালেহ করেছে, নেক আমল করেছে, এই মানুষগুলোকে সুসংবাদ দিয়ে দিন, এই মানুষগুলোকে জানিয়ে দিন, খবর দিয়ে দিন, আন্নালাহুম জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলোর জন্য জান্নাত বানিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ, জান্নাত আল্লাহ পাক বানাবেন না বানিয়ে রেখেছেন? বানিয়ে রেখেছেন। কাদের জন্য? যে মানুষগুলার মধ্যে এই দুইটা জিনিস থাকবে, একটা হলো ইমান আরেকটা হলো আমলে সালেহ। একটা হলো ইমান, ইমানটা হলো পাসপোর্ট, ইমানটা হলো জান্নাতে যাওয়ার পাসপোর্ট। এইটা ছাড়া কোন লোক জান্নাতের সীমানার ধারে কাছে যেতে পারবে না। আমল যদি বস্তা বস্তাও থাকে, ট্রাকে ট্রাকে থাকে, জাহাজে জাহাজে থাকে, কিন্তু ইমান নেই, এই লোক জান্নাতের ধারে কাছে সীমানার কাছেও পৌঁছতে পারবে না। প্রথম কথা হলো ইমান, ইমানই পাসপোর্ট, তার থাকতেই হবে। তারপরে তার বিশা থাকতে হবে আমলে সালেহ, নেক আমল এটাও থাকতে হবে। এই দুটা থাকলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সুসংবাদ দিচ্ছেন, আল্লাহ পাক তাদেরকে দিবেন কি? জান্নাত। সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমান এনেছে, যারা আমলে সালেহ করেছে, লাহুম জান্নাত, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন জান্নাত। সুবহানাল্লাহ। এক আয়াত দুই আয়াত নয়, শত শত আয়াতে আল্লাহ পাক এই কথাটা বলছেন। আমার ভাইয়েরা এবং বোনেরা, এই দুটা জিনিস দুনিয়া থেকে, এই মাটির উপরের এই দেশ থেকে মাটির নিচের সেই দেশে নিয়ে যেতে হবে জান্নাতে যেতে হলে। আচ্ছা বলেন তো দেখি, এই উপরের দেশে মানুষ বেশি না নিচের দেশে মানুষ বেশি? জি, যদি উপরের দেশ আর নিচের দেশের মানুষ মারামারি লাগে, তাহলে কারা জিতবে? নিচের দেশের মানুষ। নিচের দেশ থেকে বেশি দরকার নেই একজন, আর আপনারা এলাকা সবাই তাও পারবেন না। রাত্রে ১২টার সময়, রাত্রে ১টার সময়, ২টার সময় কবরস্থানের পাশ দিয়ে আপনি হেঁটে যাচ্ছেন, যদি কবরস্থানের ভিতর থেকে, কবরের ভিতর থেকে একজন মানুষ মাটির নিচের থেকে শুধু উঠে দাঁড়ায়, বেশি দরকার নেই, একজন উঠে খালি দাঁড়াইছে কবরের থেকে, তাহলে এই এই এলাকার মানুষ যা আছে সব লাশ হয়ে যাবে। একজন খালি কবরের থেকে উঠা লাগে না, খালি কবরস্থান দিয়ে যাওয়ার সময় একটা বাঁশ যদি কোনো রকম নড়াচড়া করে উঠতে পারে, তাও তো বেহোশ হয়ে যায়। কত দোয়া, কত আয়াতুল কুরসি, কত দোয়া পড়ে পড়ে শরীরে ফু দিতে আছে কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময়। তাহলে দুনিয়ার মানুষের চাইতে নিচের মানুষ বেশি। এই আদম আলাইহিসসালাম থেকে শুরু করে কোটি কোটি মানুষ সব আছে কোথায়? মাটির নিচে। এই যত মানুষ মারা যাচ্ছে সব সেখানে জমা হচ্ছে, মাটির নিচের দেশে চলে গেছে। আল্লাহু আকবার। তাহলে এই ঈমান আর আমলে সালে নিয়ে সেখানে যেতে হবে। কিন্তু বাজার করতে গেলাম, এখানে কুমারখালী গেলাম, কুষ্টিয়া গেলাম, বাজার করতে যাওয়ার সময় যে টাকাগুলো নিয়ে গেলাম, এই টাকাগুলো জাল টাকা, টাকাগুলা জাল টাকা। এখান থেকে ১০,০০০ টাকা নিয়ে গেছেন কুষ্টিয়া থেকে বাজার করবেন, কিন্তু টাকাগুলো জাল টাকার নোট নিয়ে গেছেন, বেজাল টাকা, দুই নম্বরই টাকা। অথবা টাকাগুলো দেখতে খুব সুন্দর কচকচে নোট, কিন্তু এই টাকাগুলো ব্রিটিশ আমলের টাকা, মোগল আমলের টাকা, এখন পৃথিবীতে এই টাকার প্রচলন নাই, এরকম টাকা নিয়ে গেছেন যেগুলো এখন বাজারে চলে না, দুনিয়াতে চলে না, এরকম টাকা নিয়ে বাজার করতে গেছে। তাহলে আপনি পুরা দিন কুষ্টিয়া শহরে ঘুরে ঘুরে যা কিনতে চাইবেন, যা বাজার করতে চাইবেন, কোনো কিছুই আপনার আমার পক্ষে বাজার করা সম্ভব হবে না। টাকা আছে, টাকা নিয়ে গেছেন অনেক, কিন্তু এই টাকা দিয়ে আপনি কোনো বাজার করতে পারবেন না। কারণ কি? টাকাগুলার জাল টাকা, এগুলো বর্তমান বাজারে প্রচলন নাই, এগুলো সঠিক টাকা না, এগুলো বাংলাদেশ ব্যাংক কর্তৃক অনুমোদিত টাকা না, এগুলো জাল টাকা, এগুলো বেজাল টাকা, এগুলো অনেক প্রাচীন আমলের টাকা, যেই টাকা এখন বাজারে চলে না। তাহলে যত টাকা দিয়ে যাই কেনা কেন, ওই টাকা দিয়ে যেমন বাজার করা সম্ভব না, আমার ভাইরা এবং বোনেরা, যেই ইমান এবং আমলে সালেহ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিবেন, সেই ইমান আর আমলে সালেহ যদি হয় দুই নম্বর ইমান ভেজাল ইমান নকল ইমান, ওই আমল যদি হয় নকল আমল ভেজাল আমল, ওই ইমান আর আমল দিয়েও আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিবেন না। যে ইমান দিয়ে যে আমল সালে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিবেন, এটা যদি নির্বেজাল না হয়, সঠিক না হয়, সহি না হয়, ওই ইমান দিয়ে ওই আমল সালে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিবেন না। তাহলে ইমানটাও হইতে হবে বিশুদ্ধ, আমলগুলাও হইতে হবে বিশুদ্ধ। ইমানটা হইতে হবে কিরকম বিশুদ্ধ? শিরক মুক্ত ইমান হইতে হবে। আল্লাহ পাক যেই ইমান দিয়ে জান্নাত দিবেন, ওই ইমানটা শিরক মুক্ত ইমান হইতে হবে। সূরা আল আনআমের ৮২ নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা একেবারে স্পষ্ট করে বলে দিছেন, কোন ইমানে আল্লাহ জান্নাত দিবেন এই কথা আল্লাহ পাক স্পষ্ট করে বলে দিছেন। আল্লাযীনা আমানু ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিজুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আমানু যেই মানুষগুলো ঈমান এনেছে, ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিজুলমিন তাদের ঈমানটাকে শিরকের সাথে জুলুমের সাথে মিশ্রিত করে নাই। ঈমান আনার পরে ঈমানটা জুলুমের সাথে মিশ্রিত করে নাই। জুলুমটা কি? আল্লাহ পাক সূরা লোকমানের ১৩ নম্বর আয়াতে জুলুমের ব্যাখ্যা দিয়েছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম। শিরক হলো জুলমে আযীম, বড় ধরনের জুলুম। শিরকের আরেক নাম জুলুম, জুলুমের আরেক নাম শিরক। কোরআনে কারিমে অসংখ্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জুলুম শব্দ দিয়ে শিরক বুঝিয়েছেন। আল্লাহ পাক এই আয়াতে জুলুম দিয়ে শিরক বুঝিয়েছেন যে ঈমান আনার পরে কোন লোক যদি ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিজুলমিন তার ঈমানটাকে শিরকের সাথে মিশ্রিত করে নাই, শিরক মুক্ত ঈমান রেখেছে, ঈমানটাকে নিরাপদ রেখেছে, ঈমানটাকে বিশুদ্ধ রেখেছে, উলাইকা লাহুমুল আমন ওয়া হুম মুহতাদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই মানুষগুলো হলো হেদায়েত প্রাপ্ত মানুষ। সুবহানাল্লাহ, এই মানুষগুলোর জন্য আমি আল্লাহর পক্ষ থেকে দুনিয়ার জমিনেও রয়েছে নিরাপত্তা, আখেরাতেও রয়েছে এদের জন্য নিরাপত্তা। সুবহানাল্লাহ, দুনিয়াতেও এরা নিরাপত্তা পাবে, আখেরাতেও তারা আযাবে কবর থেকে, আযাবে হাশর থেকে, জাহান্নামের আযাব থেকে তারা নিরাপত্তা পাবে। সুবহানাল্লাহ, তাহলে বোঝা যায় যে কোনো ঈমান নিয়ে গেলেই ওই ঈমান দিয়ে জান্নাত পাওয়া যাবে না। জান্নাত পেতে হলে ঈমানটা হইতে হবে শিরক মুক্ত, শিরক থেকে নিরাপদ। আমার ভাইরা এবং বোনেরা, আবু জাহাল আবু লাহাব এদের নাম শুনছি না? এদের নাম জানা না এরকম মুসলিম বাংলাদেশে নাই, সবাই মোটামুটি জানে। এই এদের নাম আবু জাহাল আবু লাহাব রুতবা সাইবা আখনাস ইবনে সুরাইব, এগুলো হলো কাফেরদের মধ্যে বড় বড় কাফের। এই মানুষগুলো ইমানের দাবিদার ছিল, আবু জাহেলও ইমানের দাবিদার ছিল, আবু লাহাবও ইমানের দাবিদার ছিল, উতবা সাইবা এই মানুষগুলো নিজেদেরকে ইমানদার মনে করত, তাদের নিজেদেরকে মুসলিম মনে করত, এমনকি তারা নিজেদেরকে আওলাদে রাসূলও দাবি করত। আওলাদে রাসূল বুঝেন নবীর বংশধর, রাসূলের বংশধর। এরা কিন্তু রাসূলের বংশধর, এরা ইব্রাহিম আলাইহিসসালামের বংশধর, এরা ইসমাঈল আলাইহিসসালামের বংশধর, এরা নিজেদেরকে নবীর বংশধর, ইসমাঈলি বংশধর, আওলাদে রাসূলও দাবি করত। এরা নিজেদেরকে বড় ইমানদার, পাক্কা ইমানদার মনে করত। বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরামকে মনে করত এরা গোমরা হয়ে গেছে, নাউযুবিল্লাহ। কিন্তু এই মানুষগুলো ইমানদার দাবি করার পরেও, অনেক আমল করার পরেও এরা কিন্তু অনেক আমলও করত। এরা হাজিদেরকে পানি পান করাইতো, হাজিদেরকে খাওয়াইতো, হজের ব্যবস্থাপনা করত, মানুষের উপকার করত, মানুষকে কত কিছু দান করত, আল্লাহ রাব্বুল আলামিনের কাছেও মাঝে মাঝে দোয়া করত, আমলও কিছু কিছু করেছে, ইমানেরও দাবিদার ছিল। কিন্তু আবু জাহাল, আবুল আহাব, উতবা সাহেবা, এই মানুষগুলো জান্নাতি না জাহান্নামী? কেন? যে ইমানের দাবি করেছিল, যে ইমান তারা ইমানদার হওয়ার দাবি করেছিল, কিন্তু ইমানদার দাবি করার পরেও আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তারা শিরক করেছিল, তারা কিন্তু আল্লাহ বিশ্বাসী ছিল। তাদেরকে যখন জিজ্ঞাসা করা হইতো, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যখন আরবের মুশরিকদেরকে জিজ্ঞাসা করা হইতো মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, বলো দেখি আসমান আর জমিন কে বানিয়েছেন, কে সৃষ্টি করেছেন? ফাসায়াকুলুন আল্লাহ, মুশরিকের সাথে সাথে জবাব দিত, আসমান আর জমিন বানিয়েছেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। সুবহানাল্লাহ, মুশরিকরা বিশ্বাস করত যে আসমান জমিন সবকিছু সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। কিন্তু বিশ্বাস করে ইমানদার হইতে পেরেছে? তাদেরকে যখন জিজ্ঞাসা করা হয়, কুল মাইয়ার যুকুকুম মিনাস সামাই ওয়াল আরদে, আসমান থেকে জমিন থেকে কে তোমাদেরকে রিজিক সরবরাহ করে? তারা উত্তর দিত, আল্লাহ, আল্লাহ আমাদেরকে রিজিক দে। আম্মাইয়াম লিকুস সামা ওয়াল আবসারা, তাদেরকে যখন জিজ্ঞাসা করা হতো কে তিনি যিনি তোমাদের শ্রবণ শক্তির মালিক, যিনি তোমাদের দৃষ্টি শক্তির মালিক, তারা জবাব দিত, আল্লাহ। তাদেরকে যখন জিজ্ঞাসা করা হয় কে মৃত থেকে জীবিতকে বের করেন, ওমাই ইউখরিজুল মাইয়্যাতা মিনাল হাই, কে জীবিত থেকে মৃত বাহির করেন, মৃত থেকে জীবিত বাহির করেন, তারা জবাব দিত, আল্লাহ। ওমাই ইউদাব্বিরুল আমরা, কে পৃথিবী পরিচালনা করে, এই পৃথিবীর সব কিছুকে পরিচালনা করেন, লাইয়াকুলুন আল্লাহ, তারা জবাব দিত, একমাত্র আল্লাহ। মুশরিকেরাই বিশ্বাস করত এগুলো, কিন্তু এই বিশ্বাস করে তারা জান্নাতি হইতে পারে নাই। কারণ কি? কারণ একটাই, তারা আল্লাহকে যেমন বিশ্বাস করত, আল্লাহ রাব্বুল আলামিনকে সৃষ্টিকর্তা হিসেবে বিশ্বাস করত, আল্লাহ রাব্বুল আলামিনকে আসমান জমিনের পরিচালনাকারী এটা তারা বিশ্বাস করত, আল্লাহ রাব্বুল আলামিন জীবন মৃত্যু দানকারী এটা তারা বিশ্বাস করত। কিন্তু বিশ্বাস করার পরেও তারা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরক করত। এই শিরকের কারণে এরকম আল্লাহর উপরে বিশ্বাস করার পরেও তারা জাহান্নামী হয়েছে। এজন্য আমার ভাইয়েরা এবং বোনেরা, আমরা ইমানের দাবিদার, আমরা ইমানদার, আল্লাহর বড় নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলিমের ঘরে, ইমানদারের ঘরে আল্লাহ দিয়েছেন। যদি একজন মুশরিকের ঘরে আমাদেরকে দিতেন, সেখান থেকে ইমান খুঁজে বের করা, ইমান পাওয়া আমাদের জন্য কত কঠিন হইতো। আল্লাহ রাব্বুল আলামিনের বড় নিয়ামত একজন মুমিনের ঘরে, একজন মুসলিমের ঘরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। আমরা সহজে ইমান জানতে পেরেছি, ইমান বুঝতে পেরেছি, কিন্তু এই ইমানটাকে শিরক মুক্ত ইমান রাখতে হবে। শিরক মুক্ত তাওহীদি ইমান যদি না হয়, এই ইমান দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিবেন না। ইমানটা যদি শিরক মুক্ত তাওহীদি ইমান না হয়, তাহলে এই ইমানের দাবিদার হয়ে আবু জাহাল, আবুল আহাব, উতবা সাহেবরা যেমন জান্নাত পায় নাই, আমাদের পক্ষে ওই রকম ইমানের দাবি করলে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিবেন না। তাহলে ইমানটাকে নিরাপদ রাখতে হবে কিসের থেকে? শিরক থেকে। আর আমলগুলোকে নিরাপদ রাখতে হবে বিদআত থেকে, কারণ বিদআত এমন এক জিনিস, অসংখ্য আমল করলাম, যদি সেটা সুন্নত পদ্ধতিতে না হয় এই আমলগুলো সব বাতিল, সব চলে যাবে। প্রথমে আসি আমরা, শিরক কাকে বলে, শিরক কি জিনিস, শিরক করলে অসুবিধা কোথায়, ক্ষতিটা কোথায়, শিরকের কয়েকটা উদাহরণ, তারপরে বেদাত কাকে বলে, বেদাত করলে অসুবিধা কি, বেদাতের কয়েকটা উদাহরণ, এটা দিয়ে আমরা আলোচনা শেষ করব, এরপরে প্রশ্নোত্তরে যাব ইনশাআল্লাহ। প্রথমে আসি আমরা, শিরক কি, শিরক কাকে বলে, অনেকে শিরক বুঝি না। শিরক মানে হলো শরিক করা। আমরা যখন ইসলাম গ্রহণ করেছি, ইমান এনেছি, কোন কালিমাটা পড়ে ইমান এনেছেন বলেন তো দেখি? না বলে আমরা তো ইমানে আনা লাগে নাই, ইমান তো আমরা এমনি পাই গেছি, আমরা বাপ মুসলমান, মা মুসলমান, আমরা মুসলমান হয়ে গেছি, কোন কালিমা পড়ে ইমান আনে? দেখবেন এই দেশের মুসলমানদেরকে জিজ্ঞাসা করলে অনেকে বলতে পারে না, কারণ নতুন করে তো ইমান আনতে হয় নাই, সে এটাও জানে নাই যে কোন কালিমাটা পড়তে হয়, যেটাকে আমরা কালেমাতুর শাহাদা বলি, কালেমে শাহাদাত বলি, এই কালেমাটা পড়ে ইসলাম গ্রহণ করতে হয়। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া সত্যিকারের কোন হক মাবুদ নাই। ওয়াহদাহু, তিনি একক ক্ষমতার মালিক, একক নাম এবং গুণাবলীর অধিকারী, তিনি একক ইবাদতের একমাত্র মালিক। লা শারীকা লাহু, তার কোন শরীক নাই। কিসের ক্ষেত্রে শরিক নেই? যেই ক্ষেত্রে তিনি ওয়াহদাহু, ওই ক্ষেত্রে কোনো শরিক নেই। এই জন্য ওয়াহদাহুর সাথে লা শারীকা লাহ, এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ ইমানের ক্ষেত্রে। কেউ যদি শুধু বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এই লোক ইমানদার হয় নাই, এই লোকটাকে স্বীকার করতে হবে ওয়াহদাহু লা শারীকা লাহ, যে আল্লাহর উপরে আমি ইমান আনলাম, যেই আল্লাহকে একমাত্র মাবুদ বানাই নিলাম, সেই আল্লাহ হলেন ওয়াহদা লা শারীকা লা, সেই আল্লাহ হলেন একক। কিসের ক্ষেত্রে একক? তিনি তার ক্ষমতার ক্ষেত্রে, রুবুবিয়তের ক্ষেত্রে একক, তিনি তার নাম এবং গুণাবলীর ক্ষেত্রে একক, তিনি এবাদতের মালিক হিসাবে, এবাদত পাওয়ার অধিকারী হিসাবেও তিনি একক। সুবহানাল্লাহ, লা শারীকা লাহ, এই ক্ষেত্রে তার কোনো শরীক নাই, তার কোনো অংশীদারিত্ব নাই। আমাদের দেশে যখন আমরা একাধিক লোক মিলে গরু একটা কোরবানি করি, দুইজন তিনজন চারজন মিলে কোরবানি করি, তখন কি বলি এটারে? কি কোরবানি বলি? আপনারা কি বলেন? শরিকানা কোরবানি। একজন একটা গরু করলে এখানে কোনো শরিক নেই, কিন্তু যখন একজন তিনজনে চারজনে মিলে একটা গরু কোরবানি করলাম, তাহলে এক গরুতে তিনজন চারজন কি হইলাম? শরিক হইলাম। এটা কিন্তু গ্রামের সব মানুষ বুঝে, কোরবানিটা শরিকানা কোরবানি করছি, আমরা কয়েকজন মিলে কোরবানি করছি। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আল্লাহর ক্ষমতাকে এককভাবে রাখা, আল্লাহর নাম এবং গুণাবলীকে এককভাবে রাখা, সমস্ত ইবাদত একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নির্দিষ্ট করা, এটা হলো ওয়াহদা। কিন্তু যখন এর ভিতরে আল্লাহর কোনো মাখলুকাতকে যখন ঢুকাই নিব, তখনই হয়ে যাবে শরিকানা, তখন আর একক থাকবে না। আল্লাহর ক্ষমতার ক্ষেত্রে, আল্লাহর মালিকানার ক্ষেত্রে, আল্লাহর ইবাদত পাওয়ার ক্ষেত্রে, যখনই আল্লাহর সাথে আল্লাহর কোনো মাখলুককে, কোনো ফেরেশতাকে, কোনো জিনকে, কোনো নবীকে, কোন রাসূলকে, কোন ওলি আউলিয়াকে, কোন দিনদার মানুষকে যখন এগুলার মধ্যে ঢুকাই নিব তখন আল্লাহর সাথে শরীক হয়ে যাবে, এটার নাম শিরিক। সমস্ত ক্ষমতা একমাত্র আল্লাহর জন্য রাখা, এটা হলো তাওহীদ। কিন্তু ক্ষমতার ক্ষেত্রে, মালিকানার ক্ষেত্রে আল্লাহর সাথে যখন অন্য কাউকে যোগ করা হবে, সংযুক্ত করা হবে, তখন হয়ে যাবে এটা শিরক। সমস্ত ইবাদতের একমাত্র মালিক হলেন আল্লাহ রাব্বুল আলামিন, কিন্তু কিছু কিছু ইবাদত যদি আল্লাহ ছাড়া অন্যের জন্য করি, আবার কিছু আল্লাহর জন্য করি, তখন এখানে আল্লাহর ইবাদতের ক্ষেত্রে শরীক হয়ে গেছে। এই জন্য ঈমান আনতে গেলে বলতে হবে ওয়াহদাহু লা শারীকা লাহ। আমি যে আল্লাহর উপরে ঈমান আনলাম, সমস্ত ক্ষমতা, সমস্ত রুবুবিয়ত, সমস্ত নাম এবং গুণাবলী, সমস্ত ইবাদত একমাত্র ওই আল্লাহর জন্য নির্দিষ্ট করে দিলাম, লা শারীকা লাহ, সেই ক্ষেত্রে কোন ধরনের বিন্দুমাত্র শরিক নাই। যখন আল্লাহর বান্দা বান্দীরা হজ করতে যায়, তখন একটা তালবিয়া পড়তে পড়তে হজে যাওয়া লাগে। তালবিয়াটা শুনছেন না? এখন তো টেলিভিশনে, টিভিতে দেখানো হয় হজের দিন, দেখবেন একটা তালবিয়া, একটা স্লোগান, তাওহীদি স্লোগান, শিরক মুক্ত ইমানের একটা স্লোগান দিয়ে দিয়ে হজে যেতে হয়। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই স্লোগান লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইকের স্লোগান শত শত বিমান সারা দুনিয়া থেকে আকাশপথে, জেদ্দা বিমান বন্দরের দিকে, মদিনা মুনাওয়ারার বিমান বন্দরের দিকে যখন যেতে থাকে, চতুর্দিক থেকে আল্লাহর ঘর অভিমুখে রওনা দিয়েছে, আর পুরা আসমান ব্যাপী, আকাশ ব্যাপী ঘোষণা হচ্ছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক। সুবহানাল্লাহ, সমগ্র আকাশ ব্যাপী আল্লাহর তাওহীদের ঘোষণা হচ্ছে। এরপরে পৃথিবীর বিভিন্ন অঞ্চল থেকে সাগর পথে, সমুদ্র পথে জাহাজগুলো আল্লাহর ঘরের দিকে রওনা দিছে, সাগরের মাঝখানে উচ্চারিত হচ্ছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক। স্থলপথে, বাসে, ট্রেনে বিভিন্ন দিক থেকে আল্লাহর ঘরের দিকে রওনা দিছে, লক্ষ লক্ষ মানুষ বলতেছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর এই তাওহীদের ঘোষণা, শিরক মুক্ত ইমানের ঘোষণা, আকাশপথ, স্থলপথ, জলপথ, পুরা জমিন ব্যাপী আল্লাহর এই তাওহীদের ঘোষণা একসাথে চলতে থাকে। এখানে একজন হাজি, একজন উমরাকারী ঘোষণা দিচ্ছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, হে আল্লাহ আমরা হাজির, আমরা উপস্থিত হয়ে গেছি, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, আমরা ঘোষণা দিচ্ছি আপনার সাথে কোনো শরীক নাই, আমরা শরীক করি না, আমরা শিরক মুক্ত, ইন্নাল হামদা সমস্ত প্রশংসা একমাত্র আপনার, ওয়ান নি'মাতা সমস্ত নিয়ামত একমাত্র আপনি দেন আমাদেরকে, সমস্ত নিয়ামতের মালিক আপনি, লাকা ওয়াল মুলক সমস্ত ক্ষমতা, সমস্ত রাজত্ব, সব কিছুর মালিকানা একমাত্র আপনার, লা শারীকা লাক, এর ভিতরে কারো কোনো বিন্দুমাত্র অংশীদারিত্ব নাই। এই তাওহীদের ঘোষণা দেওয়ার কারণে একজন হাজিকে আল্লাহ পাক মাসুম বানাই দেয়। সুবহানাল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজা কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। যে ব্যক্তি আল্লাহর জন্য হজ করল, হজের ভিতরে কোনো গুনাহের কাজ করে নাই, কোনো পাপাচারের কাজ করে নাই, এই ব্যক্তিটা এমন ভাবে ফিরে এসে যেন তার মা তাকে আজকে প্রসব করেছে। সুবহানাল্লাহ, আল্লাহ পাক মাসুম বানাই দেন, কারণ শিরক মুক্ত তাওহীদি ইমানের সে ঘোষণা দিচ্ছে। সুবহানাল্লাহ, যেমন ভাবে কোন একজন মানুষ সারা জীবন শিরক করেছে, মৃত্যুর আগে, একদিন আগে, দুদিন আগে, পাঁচ দিন আগে, এক বছর আগে যদি তাওবা করে, তাওহীদের ঘোষণা দেয়, ইমানের ঘোষণা দেয়, এই লোকটা যেমন নিষ্পাপ হয়ে যায়, মাসুম হয়ে যায়, ওই যে মানুষটা হজের ক্ষেত্রে গিয়ে তাওহীদি ইমানের ঘোষণা দিল, আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষটাকেও মাসুম বানাই দেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা এবং বোনেরা, শিরিক যতই করি, জেনে করি না জেনে করি, যখনই তওবা করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফিরে আসি, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দিটাকে একেবারে মাসুম বানাই দেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক সূরা আল ফুরকানের মধ্যে প্রথমে শিরকের অপরাধের কথা বলছেন, যে ইবাদুর রহমানের বৈশিষ্ট্য হলো এরা আল্লাহর সাথে শিরক করে না, যদি করে ফেলে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করে ফিরে আসলে আল্লাহ রাব্বুল আলামিন তার সব গুনাহ তো মাফ করে দেন, ওই গুনাহগুলোকেও আল্লাহ রাব্বুল আলামিন নেকিতে পরিবর্তন করে দেন। সুবহানাল্লাহ। এজন্য শিরক এমন এক অপরাধ যে অপরাধগুলোর কারণে জান্নাত হারাম হয়ে যায়, ওইরকম অপরাধ থেকে যখন কোনো ব্যক্তি ফিরে আসে, তওবা করে, আল্লাহ পাক তার জন্য জান্নাতের দরজাগুলো খুলে দেন। সুবহানাল্লাহ। তাহলে শিরক হলো তাশরিকু গাইরিল্লাহ মা আল্লাহ, গাইরুল্লাহকে আল্লাহ ছাড়া অন্যান্য মাখলুককে, আল্লাহ ছাড়া বাকি সব তো মাখলুক নাকি, আল্লাহ হলেন একমাত্র খালেক, খালেক শুধু একজন, আর বাকি যা আছে সব হলো আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, ফেরেশতারও আল্লাহর গোলাম, জিনেরও আল্লাহর গোলাম, মানুষেরও আল্লাহর গোলাম, নবী রাসূলেরও আল্লাহর গোলাম। এই জন্য নবীদের প্রতি ইমান আনার ক্ষেত্রে প্রথম বিশ্বাস করতে হয় যে তিনি আল্লাহর গোলাম। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলু, ইমান আনার সময় বলতে হয় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর গোলাম। আব্দুহু, আব্দুহু মানে কি, আল্লাহর গোলাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমে আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, তারপরে ওয়া রাসূলু। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই আল্লাহর গোলাম। তাহলে যদি কেউ বলে যে আমি মুহাম্মদের গোলাম, ইমান থাকবে, থাকবে না, সে শিরক করলো। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই আল্লাহর গোলাম, তার গোলাম কেউ হইতে পারে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ইমান আনার শর্তই হলো আব্দুহু, তিনি আল্লাহর গোলাম। আমাদের দেশের নাম রাখে, অনেকে না বুঝেই রাখে শিরকি নাম, গোলাম রাসুল, গোলাম নবী রাখে না, এরকম গোলাম আহমদ, আহমদের গোলাম, নবীর গোলাম, রাসুলের গোলাম, গোলাম মুস্তফা, মুস্তফার গোলাম, এগুলো সব শিরকি নাম, কিন্তু না বুঝে আমাদের দেশে রেখে দেয়। অনেকে এগুলো বুঝেও না, চিন্তাও করে নাই কোনোদিন, দেখছে যে ওরে আল্লাহ এত বড় কবি গোলাম মুস্তফা আছে না, তো কবির নাম, এটা যদি সে রেখ হইতে তো কবির নাম কেমনে হয়, এরকম বড় বড় ব্যক্তির নাম যে এগুলো যদি সে রেখে হইতো, শাহজাহান, শাহজাহান নাম শুনছেন না, কত বড় বাদশা, বাদশা শাহজাহান, সে রেখে নাম, শাহজাহান মানে কি, সমগ্র জাহানের বাদশা, সমগ্র জাহানের বাদশা কে, ওলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, বলে দিন আল্লাহুম্মা মালিকাল মুলকে, হে আল্লাহ আপনি হলেন সমস্ত ক্ষমতার একমাত্র মালিক, সমস্ত বাদশার বাদশা, মালিকের মালিক, তুতিল মুলকা মান তাশা, ও আপনি যাকে চান তাকে আপনি ক্ষমতা দেন, মালিকানা দেন, যাকে চান তার থেকে মালিকানা আপনি ছিনিয়ে নেন। তাহলে কোন মানুষ সমগ্র জাহানের বাদশা হইতে পারে না, এরকম শাহ আলম, কত ভাইয়ের নাম আছে আমাদের দেশে, শাহ আলম আছে না? শাহ আলম মানে কি? আলমের বাদশাহ। শাহজাহান, শাহ আলম একই একই জিনিস। তারপরে নাম আছে জাহাঙ্গীর, জাহাঙ্গীর আছে না? জাহাঙ্গীর মানে কি? মানে সমস্ত জাহানকে যিনি বেষ্টন করে আছেন। আল্লাহ পাক বলছেন, ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শা। আল্লাহ পাক সবকিছুকে আল্লাহর ইলম দ্বারা বেষ্টন করে রেখেছেন। ওয়াল্লাহু বিকুল্লি শাইইম মুহিত। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক জিনিসকে বেষ্টন করে আছেন। কোন মানুষ জাহাঙ্গীর হইতে পারে না, জাহানকে বেষ্টন করতে পারে না। এরকম অনেক নাম আছে যেগুলো না বোঝার কারণে আমরা শিরকি নামগুলো রেখে দিই। তাহলে আল্লাহর নবীরাও আল্লাহর গোলাম, আব্দুহু ওয়া রাসূলুহু। তাহলে আল্লাহ ছাড়া যত মানুষ, জিন, ওলিয়া উলিয়া, ফেরেশতা, বুজুর্গ যা আছে সব হলেন কি? মাখলুক, গাইরুল্লাহ। সব হলেন গাইরুল্লাহ। এই গাইরুল্লাহকে আল্লাহর সাথে কোনো এক জায়গায় মিলাই ফেললে, সম্পৃক্ত করে ফেললে সেটার নাম হয় কি? শিরক। কিসের কিসের ক্ষেত্রে? ফি রুবুবিয়াতিহি, আল্লাহর রুবুবিয়াতের ক্ষেত্রে। রুবুবিয়াত মানে হলো মালিকানা, আল্লাহ পাকের ক্ষমতা, কর্তৃত্ব, মালিকানা, এটা একচ্ছত্র মালিক। সৃষ্টিকর্তা আমাদেরকে আল্লাহ, কথা বলেন না দেখি, হয় নাই উত্তর। আমাদের সৃষ্টিকর্তা কে? একমাত্র আল্লাহ। খালি আল্লাহ বললে হবে না, একমাত্র আল্লাহ। এখানে আল্লাহর একচ্ছত্র নিরঙ্কুশ মালিকানা, সৃষ্টির ক্ষেত্রে কারো বিন্দু মাত্র মালিকানা নাই। আল্লাহ পাক বলছেন, তারা তো তোমাদের সৃষ্টির ক্ষেত্রে মালিকানা তো নাই নাই। একটা খেজুরের আটির মালিক হোনা, বরং খেজুর এবং খেজুরের আটির মাঝখানে একটা পাতলা যে পর্দা থাকে, এই পর্দাটারও তারা বানাইতে পারে না। একটা পাতলা পর্দা আছে দেখবেন, খেজুরের আটির উপরে, খেজুরের মাঝখানে একটা পাতলা, এটাকে বলা হয় কিতমির। আল্লাহ পাক বলছেন, এই সামান্য এইটার মালিকও কেউ নাই জমিনে। খেজুর তো বানাইতে পারে না, পারে না। খেজুরের বিচি তো বানাইতে পারে না, পারে না। ওই পাতলা পর্দাটাও বানাইতে পারে না। এইরকম মালিকও জমিনে কোনো ফেরেশতা, কোনো নবী রাসূল, কোনো ওলিয়া উলিয়া, কোনো বুজুর্গ, কোনো মানুষ নাই। তাহলে একমাত্র রুবুবিয়াত সৃষ্টির ক্ষেত্রে একচ্ছত্র মালিকানা কার? একমাত্র আল্লাহর। মালিকানার ক্ষেত্রে মানুষের মালিক, জিনের মালিক, ফেরেশতাদের মালিক, নবী রাসূলদের মালিক, ওলিয়া উলিয়াদের মালিক, সমস্ত মাখলুকাতের একচ্ছত্র মালিক হলেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। পরিচালনার ক্ষেত্রে মানুষদেরকে পরিচালনার ক্ষেত্রে, এই সূর্যকে পরিচালনার ক্ষেত্রে, চন্দ্রকে পরিচালনার ক্ষেত্রে, নক্ষত্র রাজি পরিচালনার ক্ষেত্রে, পৃথিবীর আসমানের জমিনের যা কিছু আছে এগুলো পরিচালনার ক্ষেত্রে একমাত্র একচ্ছত্র মালিক হলেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। রিজিক দেওয়ার ক্ষেত্রে দুনিয়ার মানুষকে, সকল মাখলুককে রাজ্জাক হিসাবে একচ্ছত্র মালিকানা একমাত্র আল্লাহর। ঠিক একইভাবে যিনি একচ্ছত্র মালিকানা রিজিক দেওয়ার ক্ষেত্রে, মালিকানার ক্ষেত্রে, সৃষ্টি করার ক্ষেত্রে, পরিচালনার ক্ষেত্রে, এবাদত পাওয়ার ক্ষেত্রেও তিনি হলেন একচ্ছত্র মালিক। কোনো এবাদত আল্লাহ ছাড়া অন্য কারো জন্য করা যাবে না। যত রকমের এবাদত আছে সমস্ত এবাদতের একমাত্র মালিক আল্লাহ, কারণ আল্লাহ হলেন মালিক আর সবাই হলো গোলাম। এবাদত মানে গোলামি করা, উপাসনা করা। তো এক গোলাম আরেক গোলামের গোলামি করতে পারে না। সকল গোলাম এবাদত করবে, মাবুদ হিসেবে মানবে একমাত্র যিনি মালিক, আল্লাহ রাব্বুল আলামিনকে। তাহলে আল্লাহর ক্ষমতার ক্ষেত্রে, আল্লাহর নাম এবং গুণাবলীর ক্ষেত্রে, আল্লাহর এবাদতের ক্ষেত্রে কাউকে সম্পৃক্ত করলেই সেটা হয়ে যায় কি? শিরক। শিরক বুঝছেন তো? কিছু আরো উদাহরণ দিলে আরো ভালো করে বুঝবেন। এবার আসেন, শিরক করলে অসুবিধা কি? ইমানও আনলাম শেরেকও করলাম, সমস্যাটা কোথায়, অসুবিধাটা কোথায়? শেরেকের এমন কতগুলো ক্ষতিকর দিক আছে যেগুলো করলে সর্বনাশ, দুনিয়াও সর্বনাশ আখেরাতও সর্বনাশ। এক নম্বর ক্ষতিকর দিক, শিরিক করার পরে তাওবা না করে, শেরেক থেকে ফিরে না আসে যদি মারা যায়, তা আল্লাহ রাব্বুল আলামিন সব গুনাহ মাফ করবেন, শিরকের গুনাহগুলো আল্লাহ মাফ করবেন না। আল্লাহ পাক কোরআনে কারিমে অনেকগুলো আয়াতে বলছেন, সূরা আন-নাসার 48 নম্বর আয়াতে এই কথাটা আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাহ লা ইগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহ লা ইগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহ রাব্বুল আলামিন শিরকের গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন maaf করবেন না। وَيَغْفِرُ مَا دُونَ ذَلِكَ لِمَنْ يَشَاءُ, শিরিক ছাড়া অন্য অন্য গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে সমস্ত গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন maaf করে দিতে পারেন। সুবহানাল্লাহ, লিমান ইয়াশা, আল্লাহ ইচ্ছা করলে সমস্ত গুনাহগুলোকে আল্লাহ maaf করে দিতে পারেন। কিন্তু শিরকের গুনাহ আল্লাহ নিজেই বলতেছেন, শিরকের গুনাহ আমি আল্লাহ maaf করব না। সহি মুসলিমের হাদিস, হাদিসে কুদসি, আল্লাহ পাক বলতেছেন, মান লাকিয়ানি বিকুরাবিল আরদি খাতিয়াতান লা ইউশরিকু বি শাইআ লাকিতুহু বিমিসলিহা মাগফিরা। কোন ব্যক্তি যদি, মান লাকিয়ানি বিকুরাবিল আরদি খাতিয়াতান, কোন ব্যক্তি যদি বিশাল বিশাল পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে আমি আল্লাহর কাছে হাজির হয়, যেদিকে তাকা সেদিকে শুধু গুনাহ আর গুনাহ, গুনাহ আর গুনাহ, গুনাহ ছাড়া আর কিছু নাই, কিন্তু লা ইউশরিকু বি শাইআ, জীবনে কোনোদিন আমি আল্লাহর সাথে শেরেক করে নাই, সব গুনাহ করছে কিন্তু আল্লাহর সাথে কোনোদিন একটা শেরেকও করে নাই, লাকিতুহু বিমিসলিহা মাগফিরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার এই বান্দা যেই পরিমাণ বিশাল বিশাল গুনাহ নিয়ে আমি আল্লাহর কাছে হাজির হয়েছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই পরিমাণ পাহাড় পরিমাণ রহমত নিয়ে, মাগফিরাত নিয়ে আমার আল্লাহর সাথে, আমার ওই বান্দার সাথে মোলাকাত করি। সুবহানাল্লাহ, যে বিশাল পরিমাণ পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে আসছে, আমি আল্লাহর মাগফিরাতটা ওই রকম বিশাল পরিমাণ নিয়ে তার সাথে আমি মোলাকাত করি। সুবহানাল্লাহ, কিন্তু শর্ত একটা, লা ইউশরিকু বি শাইআ, জীবনে কোনোদিন আমি আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করে নাই, শেরিক করে নাই, শেরিক করলে আমি তার সাথে এইভাবে মাগফিরাত নিয়ে মোলাকাত করি না। আমার ভাইরা এবং বোনেরা, গুনাহ তো করব, গুনাহ হবে এটাই স্বাভাবিক, কিন্তু সতর্ক থাকতে হবে, খুবই সচেতন থাকতে হবে, যত গুনাহ করি আমার আল্লাহ ক্ষমা করার সম্ভাবনা আছে, কিন্তু শিরকের গুনাহ যদি করি আমার আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করার সম্ভাবনা নাই। তাহলে অন্য অন্য গুনাহের ব্যাপারে যত সচেতন, তার থেকে বেশি সচেতন থাকতে হবে শিরকের ব্যাপারে। শিরকটা এত মারাত্মক, এটা দেখা যায় না, এটা সূক্ষ্ম জিনিস। ওলামায়ে কেরাম সালাফে সালেহীন বলেন, শিরিক এত সূক্ষ্ম, এত মারাত্মক, এটা অমাবস্যার রজনীতে, অমাবস্যার রাতে কুচকুচে কালো পাথরের পাহাড়ের ভিতরে কালো রঙের সাপ যেমন খুঁজে বের করা কঠিন, এরকম শিরিককে সমাজের মধ্য থেকে খুঁজে বের করা একজন মানুষের পক্ষে তার থেকেও কঠিন। অমাবস্যার রাত, অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না, যে পাথরের পাহাড়, পাথরগুলোও কুচকুচে কালো। আরব দেশে যারা হজে গেছেন দেখছেন, অনেকগুলো পাথরের পাহাড় আছে, কুচকুচে কালো পাথর, সাদা কোনো পাথর নাই, সব কালো। এরকম কালো কুচকুচে কালো পাথরের পাহাড়, অমাবস্যার রাত্রে অন্ধকার, যে সাপটা লুকায় রয়েছে সেই সাপটাও কালো রঙের, পাথরের সাথে মিশে গেছে। এই সাপ খুঁজে বের করা যেমন কঠিন, একটা শিরিককে খুঁজে বের করা তার থেকে বেশি কঠিন। এজন্য শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ বলেন, একজন বড় আলেম আবার বড় শেরেককারীও হতে পারে। বড় আলেম হয়ে গেলে যে শেরেক খুঁজে পাবে তা নিশ্চয়তা নাই। আল্লাহ যদি হেদায়েত না দেন, আল্লাহ যদি তাকে শেরেক খুঁজে বের করার মতো যোগ্যতা না দেন, বিশাল বিশাল এলেম নিয়েও শেরেক থেকে মুক্ত হইতে পারে না। বড় আলেম বড় মুশরেক, বড় আলেম বড় বেদাতি। আল্লাহর জমিনে পর্যন্ত যত শিরিক যত বেদাত আবিষ্কার হয়েছে, মূর্খ মানুষ সমাজের সাধারণ মানুষ আবিষ্কার করে নাই, বড় বড় আলেমেরা আবিষ্কার করছে। যত শিরিক জমিনে আবিষ্কার হয়েছে সাধারণ মানুষ করে নাই, বড় বড় আলেমেরা করছে। তাহলে এত বড় আলেম শিরিক ছিনল না কেন? মানুষ কমিয়ে আমরা না বুঝি না, সাধারণ মানুষ এত বড় হুজুর, এত বড় পীর সাহেব হুজুর, এত বড় আমাদের ওই মাদ্রাসার প্রিন্সিপাল, এত বড় আমাদের মোহতামিম সাহেব, এত বড় মুফতি সাহেব, উনি কি এটা বুঝে না শিরিক? যে উনি বুঝে না এটা যে বেদাত, নাও বুঝতে পারে। মূর্তি পূজার যিনি আবিষ্কারক, যিনি আরবে 360টা মূর্তির আবিষ্কারক, বাইতুল্লাহর মধ্যে যে লোকটা 360টা মূর্তি ঢুকাইছে, এই লোক ছোটখাটো আলেম ছিল না, তৎকালীন আরবের সবচেয়ে বড় আলেম, সবচেয়ে বড় আলেম যিনি তৎকালীন আরবের, ওই লোকটাই মূর্তি পূজা ঢুকাইছে। শাম দেশে যাই প্রথম হুবল নামের একটা মূর্তি নিয়ে আসছে। সাধারণ মানুষ কয় না না না না, এটা শেরেক, এটা করা যাবে না, মূর্তি কেমনে ইবাদত করে, এটা আমরা করব না, আমরা আল্লাহর রাসূল, আমরা নবীর বংশধর, আমরা শেরেক করব না। ওই আলেম বারবার বলতেছে, শুনেন, আমি এত বড় আলেম, আমি কি বুঝি না কোনটা শেরেক কোনটা কি? আমি যদি করতে পারি আপনারা করতে অসুবিধা কি? মানুষ কয় আসলে তো ঠিক কথা, উনি এত বড় আলেম, আমাদের আরবের সবচেয়ে বড় আলেম, উনি যদি শেরেক করে, উনি যদি এটা করতে পারে, আমরা করলে অসুবিধা কি? বাস আস্তে আস্তে পুরা আরব দুনিয়া, আরব বিশ্ব জাহিলিয়াতের অন্ধকার, শিরকের অন্ধকারে ডুবে গেছে। আবার অনেক সময় একটা লোক লেখাপড়া জানে না, সেই লোক কিন্তু শেরেক চিনে যায়। ঘরের ভিতরে দেখবেন খাটের নিচে একটা সাপ লুকিয়ে রয়েছে, ঘরের ভিতরে কত শিক্ষিত লোক, কত মুরব্বী লোক, কত বড় লোক কেউ দেখে নাই। একটা বাচ্চা খেলতে গেছে, খাটের নিচ থেকে সাপে একবার লাফ মারি উঠছে, বাচ্চাটা দেখে গেছে, চিৎকার দিয়ে উঠলো, সাপ সাপ এখানে সাপ। সবাই কো, আমরা এত বড় বড় শিক্ষিত থাকতে, এত বড় বড় মুরব্বীরা থাকতে, আমরা দেখলাম না, ছোট পোলা কেমনে দেখে, এই ছোট বাচ্চা এই আবার সাপ দেখে কেমনে, এরকম বলে। কয়ে মিয়া, এই তো আমরা এত বড় বড় আলেম থাকতে, আমরা শেরেক পাইলাম না, হে শেরেক পাইলো কেমনে? পাইতে পারে শেরেক। আল্লাহ পাক সবাইকে এই যোগ্যতা দেন না শেরেক বের করার মতো। এই জন্য আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা, হে ইমানদারগণ, যদি আল্লাহরে ভয় করো, তাকওয়াবান হও, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে একটা বিশেষ যোগ্যতা দিবেন, সেটা হলো ফুরকান। তোমাকে আল্লাহ ফোরকান দিয়ে দিবেন। ফোরকান যখন দিয়ে দিবেন, তখন তুমি বুঝতে পারবা কোনটা হক কোনটা বাতিল, কোনটা আলো কোনটা অন্ধকার, কোনটা তাওহীদ কোনটা শিরিক, কোনটা সুন্নত কোনটা বেদাত। এই ফোরকান যদি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে না দেন, তুমি কখনোই খুঁজে বের করতে পারবা না কোনটা শিরিক কোনটা কুফর কোনটা বেদাত। এই জন্য আমার ভাইরা, শিরিকটা এত মারাত্মক, এটা খুঁজে বের করা কঠিন, সূক্ষ্ম জিনিস, কিন্তু এটা বের করতেই হবে, কারণ এই গুণা আল্লাহ মাফ করবেন না। দুই নম্বর ক্ষতি, একটা শেরেক করবেন, যত আমল করছেন জীবনে সব আমল বরবাদ হয়ে যাবে। সারা জীবন যা নামাজ পড়ছেন, যা রোজা রাখছেন, যা হজ করছেন, যা যাকাত দিছেন, যা সদাকা করছেন, যত মাদ্রাসায় দিছেন, মসজিদে দিছেন, যা কাজ করেছেন, সব একটা শেরেকের কারণে সব বরবাদ। সূরা জুমারের 65 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলে দিয়েছেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লাইয়াহবাতান আমালুক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাসূল, আমি আপনাকেও ওহির মাধ্যমে জানিয়ে দিচ্ছি, আপনার পূর্বে যত নবী রাসূল দুনিয়াতে পাঠাইছি সবাইকে জানাই দিছি, লাইন আশরাকতা যদি একটা শিরক আপনি করেন, লাইয়াহবাতান্না আমালুক, আপনার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে, সব আমল নষ্ট হয়ে যাবে যদি একটা শিরক করেন আপনি। এই সম্বোধনটা আল্লাহ কাকে করছেন? ওরে কথা বলে না, আমার কথা বুঝতেছেন? এই সম্বোধনটা আল্লাহ কাকে করলেন? নবীকে, সমস্ত নবী রাসূলদেরকে সম্বোধন করছেন, সাধারণ মানুষকে সম্বোধন করেন নাই, নবী রাসূলদেরকে সম্বোধন করে দুনিয়ার সকল মানুষকে বুঝাইছেন, কারণ নবী রাসূলেরা হলেন দুনিয়ার সকল মানুষের ইমাম। তো ইমামকে বলা মানে সব মুসল্লিদেরকেও বলা। কিন্তু এখানে একটা জিনিস লক্ষণীয়, আমার আপনার আমল কিন্তু ছোট্ট কুয়ার মতো আমল, খালের মতো আমল, আর নবী রাসূলদের আমলটা হলো মহাসাগরের মতো, কুলকিনারা নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল যদি এক পাল্লা রাখা হয়, আমাদের সকল মানুষের সকল উম্মতের আমল যদি এক পাল্লা রাখা হয়, কার আমল বেশি হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি আমল বেশি, মহাসাগরের মতো আমল, আটলান্টিক মহাসাগরের মতো, প্রশান্ত মহাসাগরের মতো আমল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শিরক এমন এক বিষাক্ত, এমন এক মারাত্মক বিষ, আটলান্টিক মহাসাগরের মাঝখানে, প্রশান্ত মহাসাগরের মাঝখানেও যদি এক পোটা শিরকের বিষ ঢেলে দেওয়া হয়, পুরা প্রশান্ত মহাসাগর, পুরা আটলান্টিক মহাসাগর সব পানি বিষাক্ত হয়ে যাবে, এত বিষাক্ত এটার শিরক, সব আমল বরবাদ, একটা শিরক করলে সমস্ত আমল বরবাদ হয়ে যায়, সব বাতিল। তিন নম্বর ক্ষতি, শিরক করলে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর জান্নাত হারাম করে দেন। আল্লাহ পাক কঠিন ভাবে নিষেধাজ্ঞা জারি করে রেখেছেন, যারা শিরক করব এই জান্নাতের দ্বারে কাছে তো আসতে পারবে না, জান্নাতের গ্রাম যত দূর যাবে এত দূরের মধ্যেও থাকতে পারবে না, জান্নাতে তো ঢুকতে পারবে না, পারবে না, জান্নাতের গ্রামটা কয়েক হাজার মাইল পর্যন্ত যায়। আল্লাহু আকবার, জান্নাতের ভিতরে যেই নাজ নিয়ামত এগুলোর গ্রাম সুগন্ধি কয়েক শত মাইল পর্যন্ত যায়, জান্নাতে তো যাবে না, যাবে না, এই যতদূর সুগন্ধি যায় এত দূরের মধ্যেও থাকতে পারবে না, এত মারাত্মক। আল্লাহ পাক সূরা আল মায়েদার 72 নম্বর আয়াতে বলে দিয়েছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, কোন ব্যক্তি যদি আমি আল্লাহর সাথে শিরক করে, আমি আল্লাহ তার জন্য আমার জান্নাতকে হারাম করে দিই, জান্নাত হারাম হয়ে যায়। চার নম্বর ক্ষতি, শিরক করলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাত পাওয়া যাবে না, সুপারিশ পাওয়া যাবে না, যারা শিরক করবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের জন্য শাফাত করবেন না। তাহলে বোঝা যায় শিরকের অনেক ভয়াবহ ক্ষতি। এবার আসি আমরা কয়েকটা শিরকের উদাহরণ দিই, যে শিরকটা কেমনে হয়, কিভাবে হয়। আল্লাহ রাব্বুল আলামিনের রুবুবিয়্যাতের ক্ষেত্রে শিরিক, আল্লাহর ক্ষমতার ক্ষেত্রে, কর্তৃত্বের ক্ষেত্রে, মালিকানার ক্ষেত্রে শিরিক। আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের একমাত্র মালিক, আমার আপনার রিজিক দাতা কে? আল্লাহ, একমাত্র আল্লাহ। একমাত্র বলবেন, একমাত্র ছেড়ে দিলে শিরিক ঢুকে পড়বে, সবসময় একমাত্র রাখতে হবে, কারণ আল্লাহ পাক সূরা আল ফাতিহার মধ্যে আমাদেরকে শিখাইছেন, ইয়্যাকা নাবুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, একমাত্র ইবাদত করি আপনার, একমাত্র সাহায্য চাই আপনার কাছে, দুইবার আছে ইয়্যাকা ইয়্যাকা, ইয়্যাকা মানে একমাত্র, একমাত্র যতদিন থাকবে ততদিন তাওহীদ থাকবে, একমাত্র উঠে গেলে তাওহীদ উঠে যাবে। আমাদের সমস্যা হয়েছে আমাদের একমাত্র উঠে গেছে, একমাত্রটা নাই, এই জন্য দেখবেন একমাত্র বলি না আমরা। তাহলে আমার আপনার রিজিক দাতা কে? একমাত্র আল্লাহ। তাহলে যদি আমার রিজিক কমে যায়, তাহলে এটা কমাইছেন কে? যদি রিজিক বেড়ে যায়, ইন্নাল্লাহ ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদিরু লাহ, আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা করেন রিজিক প্রশস্ত করে দেন, যাকে ইচ্ছা করেন রিজিক সংকুচিত করে দেন। দুটেই করেন কে? আল্লাহ, একমাত্র আল্লাহ। এখন আমার আপনার রিজিক কমে গেছে, অভাব অনটনে আছেন, কষ্টে আছেন, এটা কে দিছে? একমাত্র আল্লাহ। একমাত্র আল্লাহ। এটা আবার বাড়াইতে পারেন কে? একমাত্র আল্লাহ। এখন আমার রিজিক বাড়ানোর জন্য কার কাছে চাইতে হবে? একমাত্র আল্লাহর কাছে। নবী সাল্লাল্লাহু আলাইহি দোয়া শিখাইছেন, আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা ওয়াল গিনা। আয় আল্লাহ, আমি আপনার কাছে চাই আমার অভাব মুক্তি, গিনা মানে অভাব মুক্তি। আল্লাহ আমাকে অভাবে নিক্ষেপ করিয়েন না, আমার রিজিক সংকুচিত করিয়েন না, আল্লাহ আমার অভাবটা মুক্ত করে দেন, আমার রিজিককে প্রশস্ত করে দেন। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যখন জমজমের পানি পান করতেন, জমজমের পানিকে আল্লাহ পাক মুবারক বানিয়ে দিয়েছেন, বরকতময় বানিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ। জমজমের পানিটা বরকতময়, মুবারক, এটার মধ্যে ফু দেওয়া লাগে না, এটা এমনিই মুবারক। জমজমের পানি পান করার সময় আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা একটা দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নি আসআলুকা ইলমান নাফিয়া ওয়া রিজকান ওয়াসিআ ওয়া শিফাআন মিন কুল্লি দা। হে আল্লাহ, আপনার কাছে চাই ইলমান নাফিয়া, এমন ইলম চাই, এমন জ্ঞান চাই যেটা আমার উপকারে আসে, জনগণের উপকারে আসে, দুনিয়াতে উপকারে আসে, আখেরাতে উপকারে আসে। যে ইলম কোনো উপকারে আসে না, এই ইলম দরকার নেই। দুই নম্বর, ওয়া রিজকান ওয়াসিআ, প্রশস্ত রিজিক চাই, আল্লাহ আমার রিজিকটা সংকুচিত করবেন না, আমার রিজিকটা প্রশস্ত করে দেন। ওয়া শিফাআন মিন কুল্লি দা, সমস্ত রোগ ব্যাধি থেকে আপনার কাছে শেফা চাই। তিনটা দোয়া করতে, কারণ জমজমের পানি পান করার সময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই দোয়া করবে আল্লাহ সেই দোয়া কবুল করেন, সুবহানাল্লাহ। একজন মানুষের যদি তিনটা জিনিস থাকে, দুনিয়া আখেরাতে আর কিছু লাগে না, যদি তার ভিতরে উপকারী এলেম থাকে, যদি তার রিজিকটা প্রশস্ত হয়, যদি রোগ ব্যাধি থেকে সুস্থ থাকে, আর কিছু দরকার নেই। এই লোকের মতো সুখী মানুষ পৃথিবীতে আর নেই। এই জন্য দেখেন আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু এই তিনটা জিনিসকে বাছাই করে এই তিনটা জিনিসে দোয়া করতেন। তাহলে আমার রিজিক প্রশস্ত করা, অভাব মুক্ত করা, এটা কার কাছে চাইতে হবে? একমাত্র আল্লাহর কাছে। কিন্তু আমি অভাবে আছি, কষ্টে আছি, চলে গেলাম কোনো এক খাজা বাবার কাছে, যাই বললাম, বাবা আমি খুব কষ্ট করতেছি, আমি খুব অভাবে আছি, আমার অভাবটা দূর করে দেন। বাস, এবার কি হয়েছে? শিরক। কারণ আমার রিজিক দেওয়ার একমাত্র একচ্ছত্র মালিক আল্লাহ রাব্বুল আলামিন। দুনিয়ার কোনো নবী, দুনিয়ার কোনো রাসূল, কোনো ওলি আউলিয়া বুজুর্গ, কোনো বাবা, কেউ আমার রিজিক বাড়াইতেও পারে না, কমাইতেও পারে না, বিন্দুমাত্র রিজিক বাড়ানোরও ক্ষমতা নাই, কমানোরও ক্ষমতা নাই। আল্লাহ যদি আমার রিজিক বাড়াই দেন, দুনিয়ার এমন কোনো শক্তি নাই যে আমার রিজিক কমাই দিবে। আল্লাহ যদি আমার রিজিক কমাই দেন, দুনিয়ার এমন কোনো শক্তি নাই যে আমার রিজিক বাড়াই দিতে পারে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি প্রত্যেক ফরজ নামাজের পরে, সালাম ফিরানোর পরে যে জিকির করতেন, এখানে একটা জিকির আছে, আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইতা ওয়ালা মুতিয়া লিমা মানাতা। হে আল্লাহ, আপনি যদি দিতে চান, দুনিয়ার এমন কোনো শক্তি নাই যে বাধা দিতে পারে, আপনি যদি না দেন, দুনিয়ার এমন কোনো শক্তি নাই যে দিতে পারে। তাহলে এই যে শেরেক, বুঝছেন, কোনো ব্যক্তি এখন এই রিজিকের জন্য যদি কারো কাছে দৌড়ায়, দুনিয়ার কোনো অলিয়া উলিয়ার দরবারে চলে গেল, মৃত মানুষের কাছে, জীবিত মানুষের কাছে, কারো কাছে গিয়ে বললো, খাজা বাবা আমি অভাবে আছি, অনেক কষ্ট করতেছি, আমার দিকে একটু তাকান, আমার অভাবটা একটু দূর করে দেন, এক গোলাম আরেক গোলামের কাছে খুঁজে, এক চাকর আরেক চাকরের কাছে খুঁজে, মালিকের কাছে না খুঁজে, দারোয়ানের কাছে খুঁজে। আল্লাহ বলতেছেন, বান্দা এক গোলাম আরেক গোলামের কাছে কিছু চাওয়া যাবে না, যা কিছু চাইতে হবে একমাত্র আমি মালিকের কাছে। এই মালিকের কাছে চাওয়ার ক্ষেত্রে, মালিকের কাছে না আছে অন্যের কাছে যাওয়া, এটার নাম কি? শিরক। আমাদের দেশে কেউ খুব বলে, কেউ ফিরে না খালি হাতে, গেলে খাজার দরবারে বলে না, এটা শিরকি কথা। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গেলে কেউ খালি হাতে ফিরে না, কিন্তু যতজনের কাছে চাইতে যাইবেন কারো কাছে, তিনি যত বড় ওলি হোক, যত বড় বুজুর্গ হোক, গেছেন আপনার পকেটও খালি হবে, ইমানও খালি হবে। আল্লাহর কাছে গেলে খালি হাতে ফিরার সম্ভাবনা নাই। আল্লাহ রাব্বুল আলামিন যা দোয়া করবেন সমস্ত দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন, কিন্তু আল্লাহ সব দোয়ার রেজাল্ট সাথে সাথে দেন না। যেটা আমার আপনার জন্য কল্যাণকর আল্লাহ রাব্বুল আলামিন সেটার প্রতিফলন দেন, যেটা আমাকে আপনাকে দিলে ক্ষতি হবে সেটা আল্লাহ রাব্বুল আলামিন দিবেন না। কোন কোন দোয়ার প্রতিফলন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে দেন না আখেরাতে দেন। আপনি আল্লাহর কাছে দোয়া করলেন যে আল্লাহ আমি যেন বাংলাদেশের প্রেসিডেন্ট হয়ে যাই, দোয়া করলেন, আল্লাহ কি কবুল করবেন না করবেন না বলেন তো দেখি। জি, আপনি যখন মুমিন দোয়া করবেন দোয়া কবুল, আল্লাহ পাক দোয়া কবুল করে নেবেন, কিন্তু আপনি সারা জীবনও প্রেসিডেন্ট হইতে পারলেন না। তো বলে আমি যে দোয়া করলাম দোয়ার কবুল হইল কেমনে? দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জানেন আপনাকে যদি প্রেসিডেন্ট বানায় দেওয়া হয় আপনি বাংলাদেশটা ধ্বংস করে দিবেন, আপনার মধ্যে ওই যোগ্যতা নাই, আল্লাহ এই জন্য আপনাকে দিবেন না, কিন্তু আল্লাহ দোয়া কবুল করে ফেলছেন। মুমিন মুখের থেকে আল্লাহর কাছে যা বের করে আল্লাহ বলতেছেন وَقَالَ رَبُّكُمْ اُدْعُونِي أَسْتَجِبْ لَكُمْ, বান্দা শুধু আমার কাছে দোয়া করবা, আমার কাছে হাত উঠাইবা, বলবা, সাথে সাথে আমি আল্লাহ তোমার দোয়া কবুল করে ফেলি। সুবহানাল্লাহ, যা দোয়া করবা সব কবুল। وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ উজিব দাওয়াত আদ্দাই ইযা দাআন, যে কোন দোয়াকারী দোয়া করার সাথে সাথে আমি আল্লাহ কবুল করে ফেলি। সুবহানাল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উদুল্লাহ ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাবা, আল্লাহর কাছে দোয়া করো এই ইয়াকিন নিয়ে আল্লাহ আমার দোয়া অবশ্যই কবুল করবেন। দোয়া করার সময় যদি সন্দেহ থাকে আল্লাহ কবুল করতেও পারে নাও করতে পারে, এরকম দোয়া কবুল হয় না। সমস্ত দোয়া মুমিনের আল্লাহ কবুল করেন। তাহলে আমি আপনার যা দরকার, ইযা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইযা ইস্তাআনতা ফাসতাঈন বিল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মত তোমার যা দরকার সব কিছু চাইবা একমাত্র আল্লাহর কাছে, তোমার সহযোগিতা দরকার, সাহায্য দরকার, চাইবা একমাত্র আল্লাহর কাছে, তুমি অসুস্থ তোমার রোগ মুক্তি দরকার, চাইবা কার কাছে? তাওয়াক্কুল করবা কার উপরে? অসুখ হয়েছে অসুস্থ ওষুধ খাও, আল্লাহর উপরে তাওয়াক্কুল করো। কিন্তু এখন যদি আপনি তাবিজের উপরে তাওয়াক্কুল করে বসে থাকেন কি হবে? শিরক। এই শিরক আমাদের দেশে রমরমা, সব জায়গায় জোরে সোরে চলতে থাকে। যখনই তাবিজ আপনি হাতে লাগাইবেন, গলা লাগাইবেন, কোমরে লাগাইবেন, পায়ে লাগাইবেন, তখন আপনার তাওয়াক্কুলটা তাবিজের উপরে চলে যায়। কিন্তু তাওয়াক্কুল হবে একমাত্র আল্লাহর উপরে। ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন, একজন মুমিন একমাত্র তাওয়াক্কুল করবে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে, আর কারো উপরে তাওয়াক্কুল করা যাবে না। তাওয়াক্কুল যখনই অন্য কিছুর উপরে করবেন তখন শিরক। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, যে লোক তাবিজ জুলায় সে আল্লাহর সাথে শিরক করে। এজন্য আমার ভাইরা এবং বোনেরা পুরা মধ্যপ্রাচ্যে ঘুরে দেখবেন কোন একটা দেশে কোন একজন মানুষের হাতে গলায় কোমরে কোনো তাবিজ নেই। পুরা আরব দুনিয়া যে কোনো দেশ, কাতার, কুয়েত, বাহরাইন, সৌদি আরব, আবুধাবি, যা দেশ আছে সবগুলো ঘুরে দেখে আসবেন, একজন মানুষের হাতে গলায় কোমরে কোনো তাবিজ পাবেন না। অথচ আমাদের দেশে ঘুরলে এক বাড়িতে কয়েকশো পাবেন, আছে না? এমন কোন মানুষ খুঁজে পাওয়া মুশকিল হবে যার গলার মধ্যে, হাতের মধ্যে, কোমরের মধ্যে কোনো এক জায়গায় না কোনো এক জায়গায় একটা তাবিজ আছে। প্রত্যেকটা মানুষ, একজনের মধ্যে দশটাও আছে, এরকম মানুষও আছে। বাচ্চার গলায় দেখবেন যে এতগুলো লাগাই দিছে, বাচ্চা আলগাইতে পারতেছে না, কষ্ট হইতেছে, তাও লাগাই রেখছে, মানে তাবিজেই তাকে অসুস্থ বানাই ফেলতেছে, তাও লাগাই রেখছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে কোনোদিন একদিনও কোন সাহাবিকে কোরআনের আয়াত দিয়ে বা অন্য কিছু দিয়ে একটা তাবিজ লিখে দেন নাই, এরকম কোন হাদিস নাই যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন একটা তাবিজ লিখে দিয়েছেন, কাউকে তো দেন নাই দেন নাই। এমনকি তার আদরের দুই নাতি হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, যেই দুই নাতিকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই পাশে কোলে নিতেন আর আল্লাহর কাছে দোয়া করতেন, আয় আল্লাহ এই দুজনকে আমি মহব্বত করি, আল্লাহ আপনিও এই দুজনকে মহব্বত করেন, সুবহানাল্লাহ। দুই নাতির জন্য আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ এদেরকে আপনি মহব্বত করেন, আমি এদেরকে মহব্বত করি। সেই নাতিদেরকেও দুইটা তাবিজ কোনোদিন লিখে দেন নাই। যদি এটা বৈধ হইতো, যদি এটা জায়েজ হইতো, তো নবী সাল্লাম প্রথম দুই নাতিরে দুইটা দিতেন, আর কারোরে দেন আর না দেন, দুইটা দেখা যেত একটা হাসান একটা হোসাইনকে দিয়ে দিতেন যে তোমাদেরকে দুইটা তাবিজ দিলাম, খবরদার দুনিয়ার কেউ তোমাদেরকে ক্ষতি করতে পারবে না, সকল কিছু থেকে নিরাপদ থাকবা, এরকম নবী সাল্লাম দেন নাই। তাহলে তাওয়াক্কুল হবে কার উপরে? একমাত্র আল্লাহর উপরে। ওষুধ খাইলে তাওয়াক্কুল নষ্ট হয় না, কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওষুধ খাওয়ার নির্দেশ দিয়েছেন, নবী সাল্লাম নিজে ওষুধ খাইছেন এবং উম্মতকে ওষুধ খাওয়ার নির্দেশ দিয়েছেন। ওষুধটা এমন খাইবেন মিশে যাবে শরীরের সাথে, ওটার দিকে আর নজর থাকবে না, কিন্তু তাবিজটা মিশে যায় না, এটা লটকে থাকে, এটা সাথে থাকার কারণে মানুষের তাওয়াক্কুলটা এটার উপরে চলে যায়, মনে করে যে এটা যাতে আছে বাস আমার আর কোনো ক্ষতি হবে না, জাদু টোনা যা দিবে আমার শরীরে কিছু ঢুকবে না, কারণ আমার মধ্যে তাবিজ আছে। তারপরে আমার রোগ ব্যাধি কোনো কিছু গ্রাস করবে না, কারণ আমার এখানে আছে, এটার উপরে তাওয়াক্কুল চলে যায়। আল্লাহ পাক এই কাজের জন্য কোরআন নাজিল করেন নাই। আল্লাহর ইবাদতের ক্ষেত্রে শিরক হয়, আল্লাহর ইবাদতের ক্ষেত্রে শিরক কেমন? আল্লাহর যত ইবাদত আছে সমস্ত ইবাদত একমাত্র আল্লাহর জন্য করতে হয় আর কারোর জন্য করা? দোয়া একটা ইবাদত, এই দোয়া করতে হবে একমাত্র আল্লাহর কাছে। এখন আপনার ছেলে মেয়ে হচ্ছে না, সন্তান হচ্ছে না, অনেক দিন হয়ে গেছে, আপনি এখন চলে গেলেন কোনো এক বাবার দরবারে, যাই বললেন বাবা আমার সন্তান হচ্ছে না, অনেক দিন যাবত আমার একটা সন্তান দেন, এটা কি হয়ে গেছে? শিরক। আল্লাহ ছাড়া কারো কাছে ছাওয়া যাবে না। মান্নত একটা এবাদত, মান্নত বুঝেন না, কোনো একটা বিপদে পড়লাম, আমার ছেলে অসুস্থ মেয়ে অসুস্থ, কোনো একটা বিপদে আক্রান্ত হইলাম, আল্লাহর কাছে বললাম আল্লাহ আমাকে এই বিপদ থেকে রক্ষা করেন, আমি আপনার রাস্তায় 10,000 টাকা দিব, একটা গরু দিব, একটা ছাগল দিব, আমি আপনার জন্য 10 রাকাত সালাত আদায় করব, 3 দিন সিয়াম পালন করব, এগুলার নাম হলো মান্নত। এই মান্নত একটা ইবাদত, এটা করতে হবে একমাত্র আল্লাহর জন্য। এখন আমার অসুখ, বাচ্চার অসুখ, সন্তানের অসুস্থতা একটা বিপদ, আমি বললাম আল্লাহ আমাকে এই বিপদটা থেকে রক্ষা করো, আমি অমুক মাজারে অমুক দরবারে একটা গরু দিমু, অমুক জায়গায় একটা ছাগল দিমু, অমুক জায়গায় মোমবাতি দিমু, অমুক জায়গায় টাকা দিমু, এটার নাম কি? শিরক। ভালো করবে আল্লাহ, আপনি দিবেন আরেক গোলামেরে, আল্লাহরে না দিয়ে দিবেন কারে? আরেক গোলামকে, আল্লাহর আরেক গোলামকে। আল্লাহ বলেন এক গোলাম আরেক গোলামের জন্য মান্নত করা যাবে না, মান্নত করতে হবে একমাত্র যিনি মালিক। মসজিদে দিবেন, আল্লাহর মসজিদ আছে, আল্লাহর মাদ্রাসা আছে, আল্লাহর কত ফকির গরিব অসহায় মিসকিন সমাজে আছে তাদেরকে দিবেন। এই মান্নত হলো ইবাদত, আল্লাহ ছাড়া কারোর জন্য করা যায় না। জবাই করা একটা ইবাদত, জবাই করতে হয় একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের নামে, অন্য কারো নামে যদি কেউ কোনো পশু জবাই করে এটাও শিরক। আপনি গরু জবাই করতেছেন কোনো বাবার নামে, কোনো ওলিয়া উলিয়ার নামে, কোনো বুজুর্গের নামে, বাস এটা কি হয়েছে? শিরক হয়েছে। এগুলো হলো আল্লাহর ইবাদতের ক্ষেত্রে শিরক। কোনো উসিলা ধরলেন, উসিলা ধরারও শিরক আছে। বিশেষ করে আমাদের সমাজে আমাদের দেশে মানুষ মনে করে, শুনো যে এখানে কুষ্টিয়া শহরে আমার মামলা চলতেছে কোর্টে, আমার মামলার জন্য সরাসরি আমি গিয়ে মামলা মোকাবেলা করতে পারি না, আমার একজন উকিল নিয়োগ দিতে হয়, উকিল ব্যারিস্টার নিয়োগ দিতে হয়, দেওয়া লাগে না, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমার বিচার চলবে, সেখানে যদি আমি সরাসরি চলে যাই আমার কি অবস্থা হবে? সেখানেও তো একজন উকিল নিয়োগ দেওয়া দরকার, কি দরকার আছে? এই নিয়োগ দিবেন এটা শিরক, ইমান হারা হইবে। আল্লাহর দরবারে কোনো উকিল বেরিস্টার নিয়োগ দেওয়া লাগে না, কারণ এখানে যিনি বিচারক আছেন তিনি কখনো দেখেন নাই আমি অপরাধটা কিভাবে করছি, কখন করছি, কেমনে করছি। তিনি সাক্ষী নেবেন, অনেক কিছু করবেন, আইনের ধারা দেখবেন, অনেক কিছু দেখে তারপরে তিনি রায় দিবেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যিনি আমার কিয়ামতের ময়দানে বিচার করবেন তিনি আমার সমস্ত অপরাধ সরাসরি দেখেছেন। সুবহানাল্লাহ, আমি কোথায় কি করছি, কেমনে করছি, কোনো সাক্ষীর দরকার নাই, কোনো কিছুর দরকার নাই, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজেই দেখছেন, আল্লাহ নিজেই দেখেছেন সবকিছু। সুতরাং আল্লাহর আদালতে যখন বিচার হবে কিয়ামতের ময়দানে কোনো উকিল বেরিস্টার কোনো কিছু নিয়োগ দেওয়ার দরকার নাই। শয়তান মানুষের ভিতরে এই প্ররোচনা যোগায় উসিলা ধরো আল্লাহর কাছে, তোমার বিচারের দিন সাফাতের জন্য, তোমার তরাই নেওয়ার জন্য, তোমাকে পার করার জন্য উকিল বেরিস্টার লাগবে। তখন মানুষ উকিল বেরিস্টার খুঁজতে থাকে, কয় আমি তো তার ইবাদত করি না, তার উসিলা বানাই। এই উসিলা বানানোটাই শিরক, আল্লাহর সমস্ত ইবাদত সরাসরি আল্লাহর জন্য করতে হয়, মাঝখানে কোনো ভায়া মিডিয়া যখন নিয়ে আসবেন এটাও শিরক। আল্লাহর ইবাদত আল্লাহর গোলাম আল্লাহর ইবাদত করবে, আল্লাহ এবং গোলামের মাঝখানে তৃতীয় কাউকে ঢুকানো, বরং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও মাঝখানে ঢুকানো যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী ইবাদত করতে হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে দেখাইছেন সুন্নত তরিকা ইবাদত করতে হবে। কিন্তু ইবাদত করব আমি আর আমার মাওলা, আমি আর আমার মালিক, ইবাদত করব আমার আল্লাহর, আমি ওই আল্লাহর গোলাম। মাঝখানে ইবাদত করার জন্য তৃতীয় কোনো শক্তি কাউকে এখানে ঢুকানোর দরকার নাই, ঢুকাইলে তখন এটা শিরক হয়ে যায়। আবার দেখবেন সমাজে অসংখ্য শুভ অশুভ লক্ষণ কুলক্ষণের প্রভাব সমাজে আছে, আছে না? সকালবেলায় ঘর থেকে বের হয়েছে, দেখে যে এক লোক একটা খালি কলসি নিয়ে রাস্তা দিয়ে বাইরেছে, বলে যে আহারে সর্বনাশ, একটা ভালো কাজে বাইর হয়েছি খালি কলসি নিয়ে বাইরে হলো, আজকে আমার যাত্রাটা শেষ হয়ে গেছে। এটা শিরক, কারণ আমার ভালো খারাপ করার মালিককে একমাত্র আল্লাহ। ওই খালি কলসি কিছু করার ক্ষমতা, ঝাড়ু দেখছে রাস্তায় একজন ঝাড়ু দিতেছে, কহারে আজকে ভালো কাজে বাইরেছিলাম, এই ঝাড়ুটা দেখে আমার সর্বনাশ। বাড়ির কোণে পাখি একটা ডাক দিছে, কয় আজকে লক্ষণ ভালো না, আজকে অগ্নিকোণে একটা পাখি ডাক দিছে, এটাও শিরক। কারণ পাখির ডাক ভালো খারাপ কোনো কিছু নির্ধারণ করতে পারে না। শনিবার মঙ্গলবারে কয় বিয়ে শাদি ভালো কাজ করা যাবে না, কারণ শনিবার মঙ্গলবার ভালো না, এরকম বলে না অনেকে। দেখবেন বিয়ে শাদি যা হয় সব বৃহস্পতিবার শুক্রবার সোমবার, শনিবার মঙ্গলবারে কোনো বিয়ে শাদি নেই, কয় এই দুটা দিন ভালো না। তাহলে সমস্ত দিনের মালিক একমাত্র আল্লাহ, ভালো খারাপ করার মালিক একমাত্র আল্লাহ। যখন আমি শনিবারকে মনে করতেছি এটা অশুভ, এটার ক্ষমতা আছে, এটাও শিরক। দেখবেন একদিন সপ্তাহে বাস বিক্রি করে না, আপনাদের এদিকে আছে রবিবার, রবিবারে যত জায়গায় যাবেন বাস কিনতে বাস দেয় না। কারণ কি? রবিবারে বাস বিক্রি করলে, বাস কাটলে এই বাস সব ধ্বংস হয়ে যাবে। তাহলে বাস ধ্বংস হওয়া, বাস রক্ষা করা, এটার মালিক কে? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। কিন্তু যখন আমি এই রবিবারকে ক্ষমতার মালিক মনে করতেছি এটা শিরক। সকালবেলায় প্রথম কাস্টমার দোকানে যাবেন, বাকি দেয় না, সারাদিন বাকি দেয় কিন্তু প্রথমে দেয় না, কি হয়েছে? কয় এই সময় দিলে সারাদিন আজকে ভালো যাবে না, আজকে ব্যবসা বাণিজ্য ভালো হবে না। তাহলে এই যে প্রথম কাস্টমার বাকি দিলে ভালো যাবে না, ব্যবসা আমার ভালো দেওয়ার খারাপ দেওয়ার মালিক কে? একমাত্র আল্লাহ। যখনই আমি এই বিশ্বাস পোষণ করলাম এটা শিরক হয়ে গেছে। গণকের কাছে গেলেন ভাগ্য জানার জন্য যে আমার হাতের রেখাগুলো একটু দেখেন, যে আমার এগুলো দেখে একটু বলে দেন যে আমার সামনে ভাগ্য ভালো না খারাপ। এই রেখা দেখে ভাগ্য বানাইতে গেছেন, কি হয়েছে? শিরক হয়েছে, কারণ আমার ভবিষ্যৎ সম্পর্কে সমস্ত গায়েবের মালিক একমাত্র আল্লাহ। যখন আরেকজনের কাছে গায়েবের বিষয় জানতে চাইছেন এটা শিরক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি গণকের কাছে যায় চল্লিশ দিন পর্যন্ত আল্লাহ পাক তার কোনো ইবাদত কবুল করবেন না। এরপরে গণক বলছে যে তোমার সামনে বড় বড় দুটো বিপদ আছে, বাস বিশ্বাস করে ফেলছে। কি করতে হবে বলেন, এটা দূর করতে হলে পাঁচ কেজি চাউল, তিন কেজি ডাল, দুই কেজি পেঁয়াজ, এটা এটা নিয়ে আসো, তাড়াতাড়ি সব নিয়ে আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন, ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই লোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দিন নিয়ে আসছেন ওই দিনের প্রতি কুফরি করল, অর্থাৎ এই লোকের ইমানে শেষ। এইরকম অসংখ্য শেরেক আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে আছে। তাহলে আমরা শেরেক তো কিছু বুঝতে পারছি নাকি ভাই? শেরেক বুঝতে পারছেন? আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।